الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال سبحانه: ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين. সম্মানিত উপস্থিতি, আজকে আমি আল্লাহর জিকির সম্পর্কে আলোচনা করব। আলোচনা আসবে জিকির আমরা কিরকম করব, জিকিরের বিস্তারিত বিবরণ নয়, জিকিরের পদ্ধতি, কিছু কথা থাকতে পারে। আমি প্রথমে দুটি আয়াত পাঠ করলাম, সূরাতুল আহজাবের 41 ও 42 নম্বর আয়াত। আল্লাহ আমাদের সকলকে, সকল ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর যিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা মহিমা বর্ণনা করো। কার মহিমা, কার পবিত্রতা বর্ণনা করবেন? সকাল সন্ধ্যা তাসবিহ, আর সব সময় জিকির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক কাজেই তার জিকির প্রমাণিত আছে। সালাত তো সম্পূর্ণটাই জিকির, শুরু থেকে শেষ পর্যন্ত জিকির, না জিকির আর দোয়া। ঘরে প্রবেশ করলেন জিকির, ঘর থেকে বের হলেন জিকির, কাপড় পরিধান করলেন জিকির। কাপড় যখন পরিধান করা শুরু করলেন, তখন বলছেন একটা, পরে আবার বলছেন আরেকটা। আমি এখানে বলছি না, আমি বলছি প্রত্যেকটি কাজেই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম থেকে জিকির প্রমাণিত রয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর নির্দেশ সর্বাগ্রে যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এই ইমানদার, এই যে খেতাব, এই যে সম্বন্ধ, এটা সর্বপ্রথম কার উপর পড়বে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর তিনি প্রথমেই তা বাস্তবায়ন করেছেন। আল্লাহ আকবার! তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম কিনা? আলহামদুলিল্লাহ, একথা বলার কোন দরকার নেই। কিন্তু সেদিন একটা ভণ্ড কি জানি বলেছিল, এই জন্য বললাম, সর্বপ্রথম মুসলিম মুহাম্মদ রসুল্লাহ ইসলাম এই উম্মতের মধ্যে, তারপরে আমরা। এবারে তিনি শুধু মুসলিম না, শুধু মুমিন না, তিনি সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রসুল, মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের নবুয়ত ও রিসালত সম্পর্কে পরবর্তীতে আলোচনা আসবে। আমার ভাইয়েরা, রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা উযকুরুল্লাহ যিকরান কাসীরান বলেছেন, বেশি বেশি করে আল্লাহ জিকির করো, চলতে ফিরতে। বিশেষ বিশেষ অবস্থানে তো জিকির আছেই, খাবার দেওয়ার সময় জিকির, মসজিদে ঢোকার সময় জিকির, মসজিদ থেকে বের হওয়ার সময় জিকির, এমনিভাবে হাম্মামে যখন ঢুকেন বাথরুমে তখনও জিকির আছে, না দোয়া আছে কিনা, যখন বের হলেন তখনও জিকির। দেখেন প্রত্যেকটি কাজেই জিকির মজুদ, যখন ঘুমান তখনও জিকির, যখন ঘুম থেকে জাগেন তখনও জিকির, সালাত শেষ হলো সালাত পরেও আল্লাহ রসুল সাহায্যের পক্ষ থেকে তা জিকির প্রমাণিত রয়েছে, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিকির প্রমাণিত আছে, তাই সব সময় জিকির মজুদ। এছাড়া বান্দা কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর কালাম আফযালুল যিকর, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। তাই বান্দা জিকির করেন, কোরআনে করিম তিলাওয়াত করেন। এরপরে আমি উযকুরুল্লাহ যিকরান কাসীরান সম্পূর্ণ দিক বলছি না, কিছুটা ইঙ্গিত দিচ্ছি মাত্র। এরপর বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা, আর সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর মহিমা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যা কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে তাহলে কিয়ামতের দিন সে যতটুকু নিয়ে আসবে নিয়ে নেকি নেকি ততটুকু পরিমাণ নেকি আর কেউ নিয়ে আসতে পারবে না, তবে যে এর থেকে বেশি পাঠ করবে। সকাল সন্ধ্যা কতবার আপনারা আমল করবেন তো ইনশাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার। আরো তাসবিহ রয়েছে, আমি একটু নজির দেখালাম সকাল সন্ধ্যার যেসব দিকি রয়েছে ওগুলো আপনারা আমল করবেন, দুয়ার বই দেখবেন আর শিখবেন, তাহলে কি হবে আমরা অন্য পীর ফকিরের দিকির আর করবো না, পীর ফকিরের বাতানো দিকির করবো না, আমরা দিকির করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাতানো দিকির। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। এরপরে সূরাতুল আরাফের 55 নম্বর আয়াত আমি পাঠ করেছিলাম, রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে, বিনীত ভাবে, নম্রতার সাথে, ও খুফিয়াতান আর সংগোপনে, আস্তে আস্তে আস্তে আস্তে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালো পান না। তার মানে আয়াতের ভাবার্থ তোরা কি বোঝা গেল, মানুষ আস্তে আস্তে সংগোপনে আল্লাহকে ডাকবে, বিনয়ের সাথে আল্লাহকে ডাকবে, মিনতি করে আল্লাহকে ডাকবে, চিল্লিয়ে চিল্লিয়ে ডাকবে নাকি চিল্লিয়ে চিল্লিয়ে ডাকবে না, চিল্লিয়ে চিল্লিয়ে জিকির করবে না মানা। এজন্য দেখেন এর এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ক্বাল ইবনু জারির রাহিমাহুল্লাহ, তাদাররুআন আই তাযাল্লুনাল মুস্তিকানাতান ওয়া খুফিয়াতান আই বিখুশূই কুলুবিকুম وصحه اليقين بوحدانيته وربوبيته فيما بينكم وبينه لا جهارا ومراءاتا। বলেছেন ইমাম ইবনে জারির বলেন, তাদাররুআন মানে নিজেকে ছোট মনে করে বিনয়ের সাথে নম্রতার সাথে মানুষ আল্লাহর জিকির করবে, আর বিনীত ভাবে মনের মধ্যে আসবে খুশু, মনের মধ্যে আসবে আমি নরম, আমি কিছুই না, কায় মনোবাক্যে সে আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে, পরিপূর্ণ বিশ্বাস থাকবে আল্লাহর একত্ববাদের উপর, পরিপূর্ণ বিশ্বাস থাকবে আল্লাহর রুবুবিয়তের উপর। আর যখন সে দোয়া করে তখন তার সাথে আর তার রবের সাথে সে কানেকশন সৃষ্টি করেছে, সে সরাসরি রবকে বলছে, বলো সুবহানাল্লাহ, কথা সত্য না মিথ্যা? আমরা যখন আল্লাহর কাছে আল্লাহকে ডাকি তখন সরাসরি ডাকি না মিন্না মিন্না, আল্লাহ কি বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দোয়া কবুল করব। রব্বে করিম কি বলেছেন, অমুকের মাধ্যমে দোয়া করো এরকম বলেননি, বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহু আকবার, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক শুনব। ভাইরা আমার, এমনি ভাবে ইবনে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা বলেছেন, ইন্নাল্লাহ, ইমাম হাসানের কথা, ইন্নাল্লাহ যাকারা আবদান সালিহান রাদিয়া ফিআলহু ফাকালা ইযা নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা। যাকারিয়া আলাইহিস সালাম বয়স্ক অবস্থায়, বয়োবৃদ্ধ অবস্থায়, ঐতিহাসিকরা তার বয়স তো অনেক উল্লেখ করেছেন, আপনারা সবাই জানেন জাকারিয়া আলাইহিস সালামের বাচ্চা ছিল না, সন্তান ছিল না, ঠিক কিনা? একদম বয়োবৃদ্ধ অবস্থায় তার স্ত্রীও হচ্ছেন বন্ধা, বাঞ্জ বার্ডেন, এরকম অবস্থায় এক তো তিনিও বৃদ্ধ, তার স্ত্রীও বৃদ্ধা বন্ধা, কোনোভাবেই সম্ভব নয় বাচ্চা জন্ম নেয়ার, কিন্তু সম্ভব যদি আল্লাহ সৃষ্টি করে দেয় তাহলে হতে পারে। বলেন সুবহানাল্লাহ, সত্য না মিথ্যা? এটা তো আমাদের সামনে আমার হবে না ভাই, অসম্ভব, ডাক্তারের কাছে গেলে বলে অসম্ভব। তাই তিনি তার রবকে আস্তে আস্তে করে সংগোপনে ডাকলেন, ইনাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, আল্লাহু আকবার, তিনি আস্তে আস্তে সংগোপনে তার রবকে ডাকলেন, রবকে ডেকে কি বললেন, সূরা আলে ইমরান এরকম এসছে একভাবে, এমনি সূরাতের কাফ হা ইয়া আইন সাদ মারিয়ামে এরকম এসছে, আমি ওটা পরিপূর্ণরূপে বলছি না, কিন্তু একটা দোয়া প্রসিদ্ধ আমরা অনেকেই জানি, রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করলেন, রবকে বললেন, ও রব তুমি আমাকে উত্তম সন্তান নেক সন্তান দান করো। এই সময় তো সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু দিবে কে? আল্লাহ। ও রব তুমি আমাকে নেক সন্তান দান করো। ইন্নাকা সামিউ দোয়া মাওলানা মাওলাই, তুমি নিশ্চয় নিশ্চয় তো নিশ্চয় নিশ্চয় দোয়া কবুলকারী, অতএব হে রব তুমি আমার দোয়া কবুল করো। জোরে বললেন না আস্তে বললেন? নিদা খাফি, খাফি মানে আস্তে, বুঝতে পারছেন? কনসিল্ট, একদম শুনবো আস্তে, চুপে চুপে চুপে চুপে। তিনি তার রবকে ডাকলেন, বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব তার ডাক কবুল করে নিলেন, রব তার ডাক কবুল করে নিলেন। তিনি সালাতরত অবস্থায় আছেন, ফানাদাতুহুল মালায়েকা ওয়া হুয়া কায়িমুন ইসাল্লি ফিল হিরাব, সালাতের জায়গায় দাঁড়িয়ে তিনি সালাত পড়ছিলেন। এমনি মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ এসে তাকে ডেকে বললেন, ফানাদাতুহুল মালায়েকা ওয়া হুয়া কায়িমুন ইসাল্লি ফিল মিহরাব, কি বললেন? তোমাকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছি। কি সংবাদ? একটা বাচ্চার সংবাদ। বিগুলাম, ইসমুহু ইয়াহইয়া, বলেছেন আন্নাল্লাহ ইউবাশশিরু বিইয়াহইয়া, আল্লাহু আকবার, আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন, ইয়াহইয়ার সুসংবাদ। এই অবস্থায় বাচ্চা তো হওয়া সম্ভব না, কিন্তু আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপরে ঘটনা রয়েছে, ইমাম হাসান রাহমাতুল্লাহ আলাইহি বুঝাচ্ছেন, উদউ রাব্বাকুম তাদাররান ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে সংগোপনে, তার মানে উঁচু উঁচু উঁচু শব্দে না, উচ্চ আওয়াজে না, নিম্ন স্বরে অনুচ্চ স্বরে তোমরা তোমাদের রবকে ডাকো। তাই যখন আল্লাহর কাছে আল্লাহর জিকির করবেন, তসবিহ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, উঁচু আওয়াজ হবে না, বেশ উঁচু না, নিয়মতান্ত্রিক, কিন্তু যেসব জায়গায় উঁচু আওয়াজে জিকির করার প্রমাণ আছে সেসব জায়গায় জিকির করবেন। যেমন আমরা আদান দিই না, আদান জিকির কিনা? আল্লাহ আকবর আওয়াজ, আদান যে দেয় আদানটা বড় আওয়াজে হয় না ছোট আওয়াজে? আপনারা উমরায় যান, হজে যান, জিকির উচ্চারণ করেন আল্লাহর কুতবাদ, আপনারা বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন কিনা? উচ্চ আওয়াজে না নিম্ন আওয়াজে? কিন্তু ওই জায়গায় মানুষ আওয়াজ বের হয় না, সত্যি বলছি, যেখানে আওয়াজ বের হবে ওখানে বের হয় না। আর এমনি একসাথে কিছু কিছু মানুষ জড়ো হলো, পীর ফকিরের জিকির শুরু হয়ে গেলে হিল হুল মারি সব শেষ করে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম, ঠিক কিনা? মনোযোগ সহকারে জিকির করবেন, উচ্চ আওয়াজে জিকির হয় না। আবার যে সিস্টেম হয়েছে আমাদের দেশে একসাথে মিলে হিলহুল জিকির, এটা তো সাব বিদাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পরে কিছুটা আলোকপাত করছি। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলী ইবনে জারির কথা উল্লেখ করেছেন, এখানে বলছেন ইউকরাহু রাফউ সাওতি ওয়ান নিদাই ওয়াসসিয়াহ ফি দুআ ওয়া ইউমারু বিত্তাদাররুই ওয়াল ইসতিকানা। মাকরুহ হচ্ছে যে বান্দা যখন দোয়া করবে তখন উচ্চ আওয়াজে দোয়া করবে। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা জিকির কিনা? এটা ডাক কিনা? কাকে ডাকলেন? সুবহানাল্লাহ বললেন, কাকে ডাকলেন? আলহামদুলিল্লাহ বললেন, কাকে ডাকলেন? আল্লাহু আকবার বললেন, কাকে ডাকলেন? আল্লাহর কর্তব্য প্রকাশ করলেন, কাকে ডাকলেন? তাহলে আস্তে আস্তে, উচ্চ আওয়াজে না, উচ্চ আওয়াজে দোয়া করা মাকরু। আর পূর্বেকার সালফে সালেহীনদের কাছে মাকরু বললে এটা সাধারণ মাকরু থাকতো না, বড় মাকরু হয়ে যেত। আর আপনারা জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর কাছে যখন মাকরু শব্দ, ওনার মাযহাবে যখন মাকরু শব্দ সাধারণত ব্যবহার করা হয় তখন তার মানে হয় মাকরু তাহরিমি, একদম হারামের কাছাকাছি। এবারে আসেন জিকিরের, জিকির যে আমরা উচ্চ আওয়াজে করব না, এক্ষেত্রে তার বাস্তব বিবরণ হাদিসেও আসছে। সময় যেহেতু কম, এই জন্য আমি বেশ লম্বা করব না। হাদিসটা দেখেন, সহি বুখারীর 6384 নম্বর হাদিস আবু মূসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فكنا إذا علونا كبرنا فقال النبي صلى الله عليه وسلم أيها الناس اربعوا على أنفسكم فإنكم لا تدعون أصم ولا غائبا إنكم ولكنكم أو ولكن تدعون سميعا بصيرا. আবু মূসা আল আশআরি আব্দুল্লাহ বিন কাইস রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী জলিলুল কদর, উনি বলেন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, তখন আমরা যখন উঁচু স্থানে উঠতাম, টিলায় উঠতাম, তখন আল্লাহর বড়ত্ব প্রকাশ করে বলতাম আল্লাহু আকবার। অন্য রেওয়ায়েতে এসছে যখন নিচে নামতাম তখন কি বলতাম সুবহানাল্লাহ, তো আমরা উঁচু আওয়াজে বলছি আল্লাহ আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেরা নিজেদের উপর দয়া করো, নিজেরা নিজেদের উপর দয়া করো। আল্লাহ আকবার, কারণ তোমরা যাকে ডাকছো উনি বধির বধির না, উনি অনুপস্থিত না, এরকম না যে তিনি তোমাদের কথা শুনছেন না। কারণ আমরা যেখানেই যাই, যেখানেই আছি না কেন, আমাদেরকে আল্লাহ দেখছে কিনা, আল্লাহ আমার কথা শুনছে কিনা, আমার থেকে তো আরো ভালো শুনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি নিজে নিজে অনেক সময় দেখবেন এমন আওয়াজ, ধিমে ধিমে আওয়াজে আপনি কথা বলছেন, হয়তো আপনার কানেই আপনি নিজে শুনছেন না, আছে কিনা এটা আমার পরীক্ষা। কিন্তু রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে থেকেও আমাদের কথা শুনছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ফাইন্নাকুম লা তাদউনা আসম্মা ওয়া লা গায়িবা ওয়ালাকিন তাদউনা সামিআন বাসীরা, তোমরা যাকে ডাকছো তিনি হচ্ছেন সামিআ, তিনি হচ্ছেন বাসীর, তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। অতএব তোমরা এরকম উচ্চ আওয়াজে আল্লাহকে ডাকবে না, আল্লাহ আকবার বলে চিল্লিয়ে চিল্লিয়ে বলবে না, নিম্ন স্বরে আস্তে আস্তে করে আল্লাহ আকবার বলবে। কথা বুঝতে পারলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সময় তো সাহাবে কেরাম হয়তো জিহাদের অবস্থায় ছিলেন, না হলে হজের অবস্থায়, একটা কথা বললাম, তখন তো জিহাদের অবস্থায় যদি থাকেন তাহলে তো ওই সময় আল্লাহ আকবারের ধরে আরো বড় আওয়াজে বলা উচিত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, এরকম না, আল্লাহকে ডাকছো নিয়মতান্ত্রিক ডাকো, চিল্লিয়ে চিল্লিয়ে ডাকবে না। এরপর আবু মূসা আল আশআরি বলেন পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, ওই সময় আমি মনে মনে একটি কালিমা পড়ছিলাম, ওইটা আপনারা সকলেই জানেন, কি বলছেন জানেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি বলছিলেন ভাই সবাই জানেন, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা পড়বেন, এইটা একটা জিকির। কেন জিকির? দেখেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহ বিন কায়েসকে বলছেন ফাকাল ইয়া আব্দুল্লাহ কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, হে আব্দুল্লাহ তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, কারণ এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্য থেকে একটি গুপ্তধন, অতএব তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি বোঝা গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পাঠ করেন তাহলে জান্নাতে গুপ্তধন তৈরি হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়লে কি হয়? উরিসাত নখলা ফিল জান্নাহ, জান্নাতে একটি খেজুরের গাছ তৈরি হয়। আর জান্নাতের গাছের বিবরণ এখন আমি পেশ করব না, কিন্তু আছে কিনা, আপনি এখানে বাগিচা বানান, ওখানে জান্নাতে এখানেই বানিয়ে যাবেন আস্তে আস্তে সংগোপনে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন কাইসকে বলছেন আস্তে আস্তে করে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহু আকবার বলো, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটাও জোরে হবে না আস্তে, তাহলে একসাথে মিলে জিকির করা এটা কি নবীর সুন্নত দ্বারা প্রমাণিত হলো? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তো জিকির করছেন, কোন সময় জিকির করেননি? সব সময়। কারণ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর জিকির করতেন, কিন্তু এরকম চিল্লিয়ে চিল্লিয়ে না, চিৎকার করে করে না, নিয়মতান্ত্রিক জিকির, যেখানে উঁচু শব্দ তাও আবার নিয়ম মতো, চিৎকার করে না, চিল্লিয়ে চিল্লিয়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আবার চিল্লাবেন, আবার একসাথে সমসরে সমসরে যদি জিকির করা হয়, আমাদের দেশে আছে না, এগুলোর কোনো প্রমাণ নাই আমার ভাই। তাইলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে জিকির মানুষ করবে আস্তে আস্তে। আর আরেকটি কথা পেলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটাও জিকির অন্তর্ভুক্ত। বরং এর ফজিলত কি হলো, জান্নাতে একটি গুপ্তধন আপনার তৈরি হবে। গুপ্তধন বলতে আপনারা কি বুঝেন? যেমন স্বর্ণের খনি পেয়ে গেছেন, স্বর্ণের স্তূপ পেয়ে গেছেন, স্বর্ণের মটকা পেয়ে গেছেন মাটির নিচে। পূর্ববর্তীতে মানুষ এরকম রাখতো না? এটা হচ্ছে গুপ্তধন, কঞ্জ, আল্লাহ আকবার, উনি বলছেন লুকানো ধন, এটা হচ্ছে গুপ্তধন। ওখানে যাবেন তো পাবেন ইনশাআল্লাহ। কোথায় গেলে পাবেন? জান্নাতে। তাহলে জান্নাতে এখান থেকে কিছু তৈরি করে যাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দিন। ভাইয়েরা আমার, এবারে যে কথা বলতে চাই, আমি যে কোনো আমল করি, জিকির করি, তসবিহ পড়ি, দরুদ পড়ি, যে কোনো আমল করি না কেন, আমি সলাত পড়ি, সিয়াম করি, যাকাত দিই, সব যত আমল আছে কার তরিকায় দিতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তিলাওয়াত করি, আমল কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সলাত পড়ি, আমল কিনা? নবী করিম এমনি ভাবে ইস্তিগফার পড়ি, আমল কিনা? যত আমল করি, যদি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, তাহলে এটা হয়ে যাবে অগ্রহণযোগ্য, আর এটাই হলো বিদআত। আমরা এখানে আছি আলহামদুলিল্লাহ সৌদিতে, আপনারা কখনো দেখেননি কোনো মজলিসে মানুষ বসে চিৎকার করে করে জিকির করেছে? দেখেছেন? কিন্তু এখানে জিকির করে কিনা? ফরজ সালাত পড়ার পরে, প্রত্যেক ফরজ সালাত পড়ার পরে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়েন, দেখবেন ইমাম সাহেব আল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েন কিনা? আরো যেসব জিকির রয়েছে ওগুলো পড়েন, আমরাও পড়ি। আপনারা শিখেছেন নাকি? না শিখলে শিখবেন, এগুলো প্রমাণিত আছে। কিন্তু এরকম না চিল্লিয়ে চিল্লিয়ে ওই যে জিকিরের মজলিস এবং আমাদের দেশে কথিত মজলিসগুলিতে বসে চিৎকার করে করে সারা রাত এরকম করে দে, কখনো কখনো এরকম আছে। সেদিন আমাকে একজন ডাক্তার মহিলার তার বললেন, এরকম যে অবস্থা, সারা রাত চতুর্দিকে আমি হসপিটালে কাজ করি, কিন্তু ওরা চতুর্দিকে বস, কিছুদিন পর পরে এক দুই দিন, দুই দিন, তিন দিন, প্রত্যেক দিনই প্রায় এখানে বর্তমানে ওয়াজ মৌসুম, ওয়াজ চলে, আমাদের অসুবিধা হয়, রুগীদের অসুবিধা হয়, আমার মা বয়স্ক মানুষ উনারও অসুবিধা হয়। কথাটা বুঝতে পারলেন ব্যাপারটা? এই যে সারা রাত জিকির, আবার যদি হয় জিকির লাস্টে আমার দেশের জিকির বুঝছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ কত উচ্চ আওয়াজে, অবস্থা কি হবে? বাচ্চারাও ঘুমাতে পারবে না, বুড়োরাও ঘুমাতে পারবে না, মেয়ে মহিলারাও ঘুমাতে পারবে না। যাই হোক, সেদিকে আমি আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি, এগুলা এসব ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকা দরকার। আমি কিছু বলছি না, কিন্তু সতর্ক থাকা দরকার, বিশেষ করে হসপিটালের আশপাশে, হাসপাতালের আশপাশে। ফেক বুঝছেন? হাসপাতাল, হসপিটালের আশপাশে যদি এরকম হয়, কত রোগী মানুষের এখানে আছে ভাই। এবারে দেখেন, যে কোনো আমল আমি করব, আমলটা অবশ্য অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। কারণ আপনাদের নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, কেউ যদি আমল আমল করে যে আমলের সপক্ষে আমার নির্দেশ নাই, সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে কোনো আমল আমি করতে পারবো না। কেউ কেউ বলে কি জানে, এইটা তো, এইটাও বিদআত, এটা বিদআত, এটা কি আমল নাকি বলেন? আমল না। বিল্ডিং বানানো হচ্ছে, এটা আমল হচ্ছে? আমল না। এগুলো আল্লাহ পাক আমাদেরকে সহজভাবে ডিজিটাল দুনিয়ায়, ডিজিটাল ভাবে, ডিজিটাল মাধ্যম আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এগুলো আমরা উপভোগ করব, এগুলো আমল না। আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো আমল করতে হলে আমলের জন্য অবশ্য অবশ্যই আপনার কি লাগবে, দলিল লাগবে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কোনো আমল যদি করেন আপনি, আমি আপনাদেরকে উদাহরণ দেখাই, আমরা প্রত্যেক দিন ফজরের সালাত দুই রাকাত পড়ি না চার রাকাত পড়ি? ফরজ সালাত, ফরজ সালাত, ফরজ সালাত সুন্নত তো আছেই দুই রাকাত, কিন্তু ফরজ কয় রাকাত? আপনি যদি বলেন আরে ভাই প্রত্যেক দিন দুই রাকাত পড়ি, আজকে চার রাকাত পড়বো, লম্বা কেরাত পড়বো, কি বুঝেন আপনার নামাজ হবে? আবার কেউ যদি এরকম নিয়মিত করে ওকে কি বলা হবে? ওকে পাগল বলা হয়, নাইলে মসজিদের মসজিদ থেকে বের করে দেওয়া হবে। এটা নতুন করে আল্লাহর দিনের বিধান সে পরিবর্তন করে দিচ্ছে, ঠিক কিনা? এটা কেন গ্রহণযোগ্য না? যেহেতু এটা নবীর তরিকা না। আর না হয় সে তো আরো দুই রাকাত বাড়ালো, আমল করলো না? আমল করলো কিনা? রুকু করলো, সেজদা করলো, সুরে ফাতিহা পড়লো, সুরা পড়লো, সব পড়লো, দরুদ শরীফ পড়লো, সবই তো করলো, কিন্তু আমল কবুল হচ্ছে না কেন? কেন বলেন? যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। তাই কেউ কেউ বলে আরে ভাই আমি আমল করছি বাধাধীন কেন? আরে ভাই নবীর তরিকায় যদি না হয় তাহলে তো বাধা দিবই, কথা বুঝলেন? আস্তে আস্তে করে আপনারা ইনশাআল্লাহ নবীর সুন্নতের উপর আমল করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা দেখেন, আরেকটা বিশেষ করে কথা, এখানে কিছু কথা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না, সংক্ষিপ্ত করে নিচ্ছি। আমরা জানি রিকির প্রসিদ্ধ কালিমায়ে তৈয়বা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জানেন না? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি খালিস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে খালিস ভাবে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি সর্বশেষ কালাম হয় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কালাম যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আচ্ছা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আমরা বলি, বলি কিনা? আর সে কি? সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, কথার সাক্ষ্য দিচ্ছি। তো আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে এত সুন্দর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যত নবী এসেছেন আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম সবার কাছে এই কালিমা ছিল, ছিল কিনা? সবাই বলেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পলিতে গলিতে তিনি মক্কাবাসীদেরকে আহ্বান করতেন, বলতেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা বলেন তো, এখানে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ কই, শুধু ইল্লাল্লাহ বলি, তাহলে এটা কি জিকির হচ্ছে? সম্পূর্ণ হচ্ছে না অসম্পূর্ণ? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ বলতে হবে জিকির। আবার পূর্বে বলেছি, চিল্লিয়ে চিল্লিয়ে বলবেন না, নিয়মতান্ত্রিক, শুধু ইল্লাল্লাহ জিকির হয় না, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এ বিষয়ে আমার জানা মতে আহলে সুন্নাতুল জামাত যারা সত্য সত্য বুঝেন কোরআন এবং সুন্নাহ, তাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে কি পেলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে নাই যে শুধু ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো শুধু ইল্লাল্লাহ জিকির করেননি, তার উম্মতকেও বলেননি, সব সময় বলতেন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহর কাছে সর্বোত্তম কালাম হচ্ছে এই চারটি, কি কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। শুধু ইল্লাল্লাহ আছে? মুসলমান একটু খেয়াল করবেন, রাগ করবেন না, বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহ জিকির হয় না, অসম্পূর্ণ বাক্য, অবশ্য সম্পূর্ণ বাক্য বলতে হবে। আপনি মুস্তাসনা মিনহু ছেড়ে দিয়ে শুধু ইল্লাল্লাহ জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এখন যদি আপনি বলেন ইল্লাল্লাহ, তো তার মানে কি? মানে লা ইলাহা নেই কোনো ইলাহ, সত্য সত্য কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ, তবে কি? আল্লাহ, আল্লাহ ছাড়া, তাই না? তার আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এখন আপনি শুধু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ তার মানে কি? তো এখানে কি বুঝাচ্ছেন? ফ্যাক্ট বুঝতে পারছেন? তাই এই এটা জিকির হয় না, এটা বানওয়াট। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিন দেখলাম এক বক্তা বলেছেন ইল্লাল্লাহ এটা নাকি এবাদতের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা বেদাত হবে, জায়েজ হবে না, কিন্তু রিয়াজতের ক্ষেত্রে জায়েজ। রিয়াজত বুঝছেন? প্র্যাকটিসের জন্য। তিনি আবার তার ব্যাখ্যা করেছেন, যেমন আমরা নতুন মুসলমান যদি একজন হয় তাহলে কি রকম বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহকে শিখাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে কিনা? আপনারা সুরা ফাতিহা পড়েন, আল আল হামদু হামদু, প্রথমে এরকম বলা হয়েছে? তো তিনি বলেছেন এটা হচ্ছে রিয়াদা, এটা হচ্ছে শিখাবার জন্য আলহামদু এরকম শিখাতে হয়, এটা ঠিক আছে। তো আমি বললাম এটা তো অসুবিধা নাই, কিন্তু ইল্লাল্লাহ তো আপনি জিকিরি বানিয়ে দিলেন, জিকিরি বানিয়ে দিলেন। একদম শুরুতে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পূর্ণ না বলতে পারে তাহলে আপনি ওই রকম তাকে আস্তে আস্তে শিখাবেন, শিখাবেন কিনা? লা ইলাহা তাকে বলবো ইল্লাল্লাহ, এরকম তাকে বলা হবে। কিন্তু তার মানে কি, কতদিন লাগে আপনার জিকির করতে? সারা জিন্দগি তো আপনি এরকম জিকির করলেন, প্রথমে করলেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, এরপরে ইল্লাল্লাহ 100 বার। আছে কিনা এই পদ্ধতি জিকির? আছে কিনা বাংলাদেশ? আমি নিজেই তো জিকির করেছি, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, বলে আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের পরে এরকম জিকির করা হয়, আমি নিজেই করেছি, আল্লাহ আমাকে বুঝ দিয়েছে, ওগুলো ছাড়ার তৌফিক দিয়েছেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অনেকবার বলতাম, পরে ইল্লাল্লাহ, পরে আবার কি জানেন, পরে হায় রে হায়, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপরে শুধু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবার কেউ কেউ যদি একদম লাস্টে আরো অ্যাডভান্স হয় বলতো শুধু হু হু হু হু, এরপরে আরো যদি কেউ আরেকটু অ্যাডভান্স হয় তাহলে পাশান পাশ জিকির হয়। পাশান পাশ বুঝেন? শ্বাস প্রশ্বাসের দিকে। এইসব হচ্ছে বিদআত। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলবেন? চিল্লিয়ে চিল্লিয়ে না, আস্তে আস্তে সংকুপনে আল্লাহকে ডাকবেন, যেভাবে পূর্বে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আছে কিনা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী, বুখারী শরীফ, যেটা আপনারা চিনেন, বুখারী শরীফ চিনেন না, এই সহিহ বুখারীর একদম লাস্ট হাদিস, كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم دوتي كلمة جبائي حلقة بلائي بھاری اوه جب ملا كن بلا كال قيامت الدين جي عمدر عمل نما جي ماپا ہو بي جي পাল্লা দিয়ে মাপা হবে, ওই পাল্লার উদ্দেশ্য এখানে মিজান। আর নইলে আমরা তো এখানে এসেছি, আপনারা সবাই জানেন মিজান কাকে বলে, মিজান কে, মিজান কি পাল্লা না? কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, মিজানে ভারী হবে কাল কিয়ামতের দিন, হাবিবাতানি ইলা রহমান, আল্লাহ রহমান দয়াময়ের কাছে খুবই প্রিয় হবে। আর সেই দুই কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাঠ করবেন তো? চলতে ফিরতে পাঠ করবেন, চিল্লাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন, সুবহানাল্লাহ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহু আকবার পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন, কালিমাতুত তাওহীদের উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আছে কিনা এই কালিমা? পাঠ করবেন, কিন্তু চিৎকার করে করে না, চিল্লিয়ে চিল্লিয়ে না, একসাথে আবার একসাথে মিলে বসলাম আর সবাই একই আওয়াজে, সমস্বরে আওয়াজ আওয়াজে আমরা জিকির করি, এটা ঠিক না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাই, কেউ কেউ হয়তো বলতে পারেন আল্লাহ আল্লাহ তো জিকির করে, করে না? আসলে হাদিস দ্বারা প্রমাণিত না, শুধু আল্লাহ জিকির। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ, কি বলেছেন? আলহামদুলিল্লাহ, কি বলেছেন? আল্লাহু আকবার, কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আল্লাহু আকবার, এগুলো প্রমাণিত। যেভাবে আবু মুসা আল-আশআরী কর্তৃক বর্ণিত রওয়ায়াত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি বিহামদি, ঠিক কিনা? কিন্তু এই যে শুধু আল্লাহ আল্লাহ কোনো রেওয়ায়াত নেই। আমার সাথে অনেক পূর্বে একজন মাদ্রাসার বাংলাদেশের কোন এক মাদ্রাসার শেখুল হাদিসের অনেক কোন কথা চলছিল। তো এক পর্যায়ে তিনি আমাকে বললেন, আপনি কি বলেন এটা প্রমাণিত আছে? আমি বললাম কিরকম প্রমাণিত? তিনি বলেন হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু আস-সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাইলে বোঝা গেল আল্লাহ আল্লাহ আছে। আপনি খেয়াল করেন, এটা আল্লাহ আল্লাহ আছে, এখানে উদ্দেশ্য কিছু আল্লাহ বলা না, উদ্দেশ্য আল্লাহর উপর ইমান রাখা। ইমান না রেখে কেউ যদি 10 কোটিবার আল্লাহ বলে অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কোনো ফায়দা হবে? তাই আল্লাহ ওয়ালা উদ্দেশ্য আল্লাহ বলার মতো লোক। কারণ যদি উদ্দেশ্য শুধু আল্লাহ আল্লাহ বলা জিকির হতো, তাহলে অবশ্য অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করতেন। ভালো করে বুঝবেন, সাহাবে একরাম করতেন। আমি উনাকে বললাম, এটার ব্যাখ্যা কিন্তু সাহাবে একরামদের আমল থেকে আপনাকে নিতে হবে শেখ। ওনাকে বলেছিলাম, তখন উনি বললেন, হ্যাঁ আপনি ঠিকও বলেছেন। উনি বাধ্য হয়েছেন আমার কথা মানতে। আমি বললাম, কোন সাহাবি থেকে কি এরকম প্রমাণিত আছে যে তিনি আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করেছেন? প্রথম নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ বলে কি জিকির করেছেন? আমরা যখন আল্লাহকে ডাকবো বলবো ও আল্লাহ আমাকে মাফ করো, কি বলবে? ও আল্লাহ আমাকে মাফ করবো, ইয়া রহমান আমার উপর রহম করো, ইয়া গফুর আল্লাহ নাম নিয়ে আমরা ডাকি না, এই হচ্ছে তার নাম আল্লাহ আল্লাহর নাম ডাকা। ইয়া আল্লাহ ইগফিরলি, আপনারা সবাই দোয়া করেন আল্লাহুম্মা ইগফিরলি, বলেন না আল্লাহুম্মা মানে কি? ইয়া আল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো। এবারে শুধু আল্লাহ আল্লাহ বলেই বসে আছেন, কি বললেন? কিছু বললেন আপনি? কিছু বললেন? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন, আবার কেউ কেউ জিকির বানাতে বানাতে শুধু হু হু হু হু হু, আবার কোনটা হয়? হু মানে সে সে সে সে, তাই নাকি? হু হু দ্যাট মিন্স হি, সে সে সে সে, এটা কি হলো? সে আপনারা কথা বলতে পারলেন? হু কোন জিকির হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, হু শব্দ আল্লাহ কখনো সর্বনাম হিসেবে উল্লেখ করেছেন, এই জন্য কি এটা আল্লাহর নাম হয়ে গেল? তাহলে আমাদের ক্ষেত্রে আমি বললাম হু যা হুয়া, সে এসেছে তো এই জন্য হুয়া, তো এটা কি কার কথা বললাম আমি? ভালো করে বুঝবেন, হুয়া কোনো জিকির হয় না, নিয়মতান্ত্রিক জিকির করতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন, মানার তৌফিক দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জিকির আজকার আল্লাহকে ডাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিম মালিকুম বাররুর রাউফুর রহিম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন।